এখনই আপনাদের সামনে সারা বিশ্বে খ্যাতনামা মুফাসসিরে কোরআন বিশুদ্ধ তাফসীর কারক, আমি বলি তাফসীর বিশারদ, তাফসীর সম্রাট হযরত আল্লামা ওয়ালীপুরি দামাত বরকত কাতরম তাফসীরুল কোরআন পেশ করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, রাদিয়া সভাপতি, হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সুফি সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা বোনেরা, আজকে মা বোনদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জরুরি আলোচনা, যা সাধারণত নারী পুরুষ নির্বিশেষে সবাইকে বোঝা দরকার, আর বিশেষভাবে আমাদের মা বোনদের বোঝা দরকার। তাই আজকে মহিলাদের সম্পর্কে, মহিলাদের নামাজ, মহিলাদের এবাদত করতে দিন, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোন, নারীদের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাধারণ মসজিদে মসজিদে নববীতে মদিনা শরীফের মসজিদের জমাতে হওয়ার অনুমতি চাই, রাসূল অনুমতি না দিয়ে বলে দিয়েছেন পুরুষরা মসজিদের জমাতে শরীফ হয়ে নামাজ করলে যে সওয়াব পাবে, নারীরা তাদের ঘরের কোনায় একাকী নামাজ করলে সেই সওয়াব পাবে। এই বিষয়টা পরিষ্কার হয়ে কিন্তু আমাদের বর্তমান সমাজের ধাবিরা তারা বলে থাকেন পুরুষের নামাজে আর নারীদের নামাজে যেহেতু কোনো ব্যবধান নাই, নারীদের নামাজে আর পুরুষের নামাজে রাসূলের হাদিস মতে কোনো ব্যবধান নাই, আছে রাসূল সাব্যস্ত করে দিলেন আছে, লামা দাবিরা বলে নাই, এরা হাদিসের অনুসারী হল না হাদিসের পরিপন্থী অনুসারী, সুতরাং এদের আহলে হাদিস দাবিটা অবান্তর যারা আর্জিত করে, তারাও তারা হেসা করে কিছু হাদিসের দ্বারা দলিল পেশ করার চেষ্টা করে, যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের অধীনস্থ নারীরা যদি তোমাদের কাছে এমর্মে অনুমতি চায় যে তারা মসজিদের জমাতে গিয়ে শরীক হতে চায়, তাহলে তোমরা তাদেরকে বাধা দিও। এই হাদিসের দ্বারা আল্লাহ হাজিরা প্রমাণ করার চেষ্টা করে যে নারীদেরকেও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। এই হাদিসের মাধ্যমে পরিষ্কারভাবে প্রমাণিত যে প্রথম কথা হল নারীরা পুরুষের অনুমতি ছাড়া মসজিদে যেতেই পারবে না, এই জন্য রাসূল বলেছেন যদি তোমাদের কাছে অনুমতি চায়। দ্বিতীয় কথা, রাসূলের এই হাদিস সম্পর্কে রাসূলের বিবি উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল যে সমাজের কথাটা বলেছিলেন সেই সমাজের জন্য এটা যথার্থ ছিল। কিন্তু রাসূলের ইন্তেকালের পর বর্তমানে রাস্তাঘাটে নারীদের চলাফেরা আগের মতো ভদ্রতাপূর্ণ নয়, স্বাধীনতাপূর্ণ নয়। হযরত আয়েশা বলেন, বর্তমানে পথে ঘাটে নারীদের চলাফেরার অবস্থা যদি দেখতেন তাহলে অনুমতি চাইলে বাধা দিও না, এই কথাটা রহিত করে দিয়ে পরিষ্কার ভাষায় রাসূল নারীদেরকে মসজিদের যেতে নিষেধ করে দিতেন। বিবি আয়েশা বলেন, সুতরাং যে হাদিসে রাসূল বলেছিলেন নারীরা মসজিদে যাওয়ার অনুমতি চাইলে বাধা দিও না, এই হাদিসটা 1400 বছর পরে লামদ হাবিরা বেশি বুঝলেন না নবীর বিবি আয়েশা বেশি বুঝেছিলেন? তোমরা এত বড় জ্ঞানী কেন নবীর কথা নবীর বিবির চেয়ে বেশি বুঝে ফেল? নবীর কথা নবীর বিবির চেয়ে তোমরা বেশি বুঝো কেন? নবীর কথাটা নবীর বিবি যেভাবে বুঝেছিলেন আমরা সেইভাবে বুঝি। তিন নম্বর কথা, নবীর বিবি আয়েশা যে বলেছেন এখন যদি নবী থাকতেন তাহলে পরিষ্কার ভাষায় নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিতেন, এটাও বহারি চলবে না। নবীর বিবি আয়েশার এই বিবরণটাও সহি বহারি চলবে না। অথচ আমার দাদিরা কথায় কথায় বলে থাকে আমরা বহারি চলিবার হাদিস মানি, ওইগুলো কিতাবের হাদিস না। এখানে এসে মানল কি বহারি শরীফের হাদিস? তাহলে পদে পদেই মিথ্যা, পদে পদেই জালিয়া, পদে পদেই মিথ্যা, পদে পদেই জালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের জমাতের বেলায় নয়, নারীদেরকে তাদের জীবনের অনেক কাজেই বহুমুখী ফেসিলিটি দান করেছে, বহুমুখী সুযোগ সুবিধা আল্লাহ নারীদের পুরুষের চেয়ে বেশি সুযোগ সুবিধা দান করেছে। কেন করলেন নারীদেরকে এতসব সুযোগ সুবিধা যেগুলি পুরুষকে দান করেননি, এই সমস্ত ফেসিলিটি আল্লাহ রাব্বুল আলামিন নারী সমাজকে কেন দান করলেন এই রহস্যটা না বোঝার কারণেই বর্তমান সমাজে নারী আর পুরুষ সমান কোথায়, ব্যবধান কোথায়, এটা নিয়ে একটা অমীমাংসিত দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, যে দ্বন্দ্বের মীমাংসার কোন পথ পাচ্ছে না কোনো। তাই আমরা যদি নারীদেরকে আল্লাহ এত সব ফেসিলিটি কেন দিলেন তার রহস্যটা বুঝতে পারি তাহলে পরিষ্কার হয়ে যাবে নারী আর পুরুষ সমান কোথায় আর ব্যবধান কোথায়। শুধু আমাদের বেলায় নয়, হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি স্বামীর ঘর করে, বুঝে থাকলে বলুন তো আপনারা, স্বামীর ঘর করা পুরুষের দায়িত্ব না নারীর দায়িত্ব? রাসূল বলেন শুধু নারী যদি স্বামীর ঘর করে তাহলে পুরুষ জেহাদ করে যেই সওয়াব পায় নারী স্বামীর ঘর করে ও সেই সওয়াব। এই যে প্রসঙ্গক্রমে একটা শব্দ আসলো জেহাদ, এটা নিয়েও বিতর্কের শেষ। বর্তমান বিশ্ব সন্ত্রাসীরা ইসলামের পবিত্র জেহাদকেই সন্ত্রাস অপবাদ দিয়ে অপপ্রচার চালাচ্ছে। ইসলামের জেহাদ বিধান সন্ত্রাস নয়, সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। আমার কথা বুঝে দেখে বলুন, জেহাদই সন্ত্রাস না সন্ত্রাস দমন ব্যবস্থা? ওরা চমৎকার উদাহরণ দিয়ে মুফাসসিরিন কেরাম কথাটা লিখেছেন, বুঝতে পারবেন আপনারই বললে উদাহরণটা কত চমৎকার। মুফাসসিরিন কেরাম লেখে মানব দেহে একটা কঠিন রূপ হয়, রোগটার নাম ক্যান্সার। আপনারা কি মনে করেন ক্যান্সার রোগটা খুব মামুলি? এই রোগটা যদি প্রাথমিক অবস্থায় ধরা হয় তাহলে অনেক ক্ষেত্রেই অপারেশনের দ্বারা সফল হয়। যে দ্বারা ক্যান্সারে আক্রান্ত অঙ্গটা কেটে ফেলে দিলেই সুস্থ হয়। ঠিক তেমনি বাড়াবে গোটা মানব সমাজটাই একটা দেহের মতো, আর সন্ত্রাস হল এই সমাজ দেহের ক্যান্সার, আর ইসলামের পবিত্র জেহাদ বিধান এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। মুহাদ্দিসিনে কেরামের প্রদত্ত উদাহরণটা বুঝে থাকলে বলুন, জেহাদি সন্ত্রাস না সন্ত্রাস দমন ব্যবস্থা? এরপরে অন্যের মতো যে সমস্ত শিক্ষিত মুসলমান, যে সমস্ত শিক্ষিত মুসলমানেরা অন্ধের মতো বিশ্ব সন্ত্রাসীদের সুরে তাল মিলিয়ে ইসলামের জেহাদ সন্ত্রাস নামে অপবাদ দিয়ে যাচ্ছেন, তাদেরকে জিজ্ঞেস করতে চান, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহতে বিশ্বাসী কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার রাসূল কিনা? যদি স্বীকার করেন তিনি আমার রাসূল। ইতিহাস খুলে দেখুন, পরিষ্কার ভাষায় লেখা আছে আপনার রাসূল পবিত্র জিন্দেগীর শেষ দশটি বছরে প্রসিদ্ধ বিবরণ মতে 66টা জেহাদ পরিচালনা করেছে, 23টা জেহাদে নিজেই অংশগ্রহণ করেছে, 43টা জেহাদে সেনাবাহিনী প্রেরণ করেছে। জেহাদ যদি সন্ত্রাস হয়ে থাকে আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে বলুন আপনার নবী কতটা সন্ত্রাসী অভিযান পরিচালনা করেছে? সুতরাং পরিষ্কার হয়ে গেল এই সন্ত্রাস জেহাদের নাম নয়, জেহাদ সন্ত্রাস দমন ব্যবস্থা। এই যে আমার উচ্চ বিষয় এই ব্যাপারে আজকে এর বেশি বলার সুযোগ নেই, শুধু অপপ্রচারকারীদের অপপ্রচারে আপনারা যেন ঢুকা না খান, প্রচারিত না হন, এই জন্য যতক্ষণ আমার আলোচনার বিষয় ছিল আল্লাহ রাসূল করে পুরুষ জেহাদের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করলে পায় সেই ফল, নারীরা স্বামীর ঘর করলেও পায় সেই ফল। সুতরাং উভয়ের দায়িত্ব সমান না বেবেনা? আল্লাহর কাছে সওয়াব পাওয়ার বেলায়, আল্লাহর কাছে ফল পাওয়ার বেলায়, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান, কাজের বেলায় সমান না ফলের বেলায় সমান? তেমনি ভাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ যখন জেহাদের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসে সেই পুরুষ পায় গাজী সওয়াব। বলুন, জেহাদের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসছে কিসের সওয়াব? রাসূল বলেন, নারীও যদি সন্তান প্রসবের পরে বেঁচে থাকে সেই নারীও পায় গাজী সওয়াব। কোথায় সওয়াব? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান, কাজের বেলায় সমান নয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ যদি জেহাদের ময়দানে মারা যায় বলতে পারেন কেউ কিসের তো আত্মা শহীদ? আল্লাহর রাসূল বলেন, নারীও যদি সন্তান প্রসবের বেলায় মারা যায় সেও পায় শহীদের সওয়াব। কোথায় সওয়াব? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। ভাবে রাসূল বলেন, পুরুষ যদি মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়ে তাহলে পুরুষ পায় যে পরিমাণ সওয়াব, নারী যদি ঘরের কোনায় একা নামাজ পড়ে সেও পায় সেই পরিমাণ সওয়াব। নারীদেরকে কতগুলি ফেতলিপি দেওয়া হলো? অনেকগুলি। এই সবগুলি ধর্মীয় কাজে নারীদেরকে এতগুলি সুযোগ সুবিধা, এতগুলি ফেতলিপি দেওয়া হলো। তেমনি ভাবে সংসার জীবনেও আল্লাহ তাআলা আলামিন নারীদের যে সমস্ত সুযোগ সুবিধা, যে সমস্ত মর্যাদা, যে সমস্ত আলাদা ফেসিলিটি দিয়েছেন, এইগুলি দুনিয়ার আর কোন মতবাদে নারীদেরকে প্রদান করা হয়। সংসার জীবনে আল্লাহ তাআলা আলামিন নারীদেরকে কিছু আলাদা দায়িত্ব দিয়েছেন, যেগুলি দুনিয়ার কোন পুরুষ পালন করার ক্ষমতাই রাখে না। তাই পুরুষদেরকে আলাদা কিছু দায়িত্ব দিয়েছেন, যেগুলি নারীদের ঘাড়ে চাপানো, তাদের প্রতি জুলুম অত্যাচার ছাড়া আর কিছুই নয়। নারীদেরকে সংসার জীবনে আল্লাহ যে সমস্ত আলাদা দায়িত্ব দিয়েছেন, এর মধ্যে একটা হল মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। এটা কোন ঝামেলা না, এই ঝামেলাটা সহ্য করার দায়িত্ব আল্লাহ দুনিয়ার কোন পুরুষকে নয়, ভাবে নারীকে দিয়েছে। দুই নম্বর, সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ একচেটিয়া ভাবে নারীকেই দিয়েছেন, দুনিয়ার কোন পুরুষকে নয়। তিন নম্বর, সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব, চাই স্বাভাবিক প্রসব হোক, চাই অপারেশনের মাধ্যমে হোক, কষ্ট তো সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব আল্লাহ দুনিয়ার কোন পুরুষকে নয়, এককভাবে নারীকেই প্রদান করেছে। চার নম্বর, একটানা দুই বৎসর পর্যন্ত সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব বলুন আল্লাহ কাকে দিয়েছেন? নারীকেই দিয়েছেন, দুনিয়ার কোন পুরুষকে নয়। পাঁচ নম্বর, সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে খাইতে না পারে, নিজে নিজে ঘুমাইতে না পারে, নিজে নিজে চলাফেরা করতে না পারে, নিজে নিজে গোসল করতে না পারে, নিজে নিজে পেশাব পায়খানা না করতে পারে, ততদিন পর্যন্ত সন্তানের শুশ্রূষার দায়িত্ব আল্লাহ এককভাবে নারীকে প্রদান করেছে। তাহলে একটা সন্তানের পিছনে তার মায়ের কতদিনের শ্রম গেল? গর্ভে ধারণ করার পরে গেল প্রায় এক বছর, গর্ভে ধারণ করার পরে গেল প্রায় এক বছর, দুধ পান করাতে গেল আর দুই বছর, গর্ভের এক বছর আর দুধ পানকালীন দুই বছর, কত বছর? তিন বছর। নিজে নিজে চলাফেরা করার উপযোগী হতে লাগে আরো সাত বছর, নিজে নিজে চলাফেরার উপযোগী হতে লাগে আরো সাত বছর, তিন বছর আর সাত বছর। একটা সন্তানের পিছনে একটা মায়ের দীর্ঘ সাত বছরের হাঁকুনি লাগে। বুঝে থাকে বলুন, একটা সন্তানের পিছনে একটা মায়ের কতদিনের হাঁকুনি লাগে? দীর্ঘ দশ বছরের হাঁকুনি লাগে। এই নারীকে যদি আপনি বলেন তুমি কৃষি কাজ করো, তুমি ব্যবসা করো, তুমি চাকরি করো, নারীর কাজগুলি করবে যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপার্জনে শ্রম কাটার দায়িত্ব দিয়েছেন পুরুষকে, উপার্জনে শ্রম কাটার দায়িত্ব দিয়েছেন পুরুষকে। কোন পুরুষের অধিকার নাই নারীকে উপার্জনে শ্রম কাটাবার, কারণ নারীকে যে এই পাঁচটা দায়িত্ব দেওয়া হয়েছে এর একটাও তুমি পালন করতে পারবে না। তোমাকে একটা মাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাও যদি নারী দিয়া পালন করাতে যাও তাহলে সংসার জীবনে তোমার দায়িত্বটা আর রইল কি? তুমি একটাও পারো না নারী পাঁচটা ভাবে। আছে কিনা আমাদের সমাজে এমন পুরুষ যে একটাও পারে না কিন্তু তার বিবি পাঁচটা ভাবে? নারী এ কতটা পারে? পাঁচটা। তুমি একটাও ভাবে না কেন? নারীর শরীরে শক্তি সামর্থ্য প্রদান করা হয়, উপার্জনে, শ্রম খাটার জন্য নয়। সংসার জীবনে পুরুষের শরীরে সত্য শক্তি সামর্থ্য দেওয়া হয় উপার্জনে, শ্রম খাটার জন্য। আর নারীর শরীরে শক্তি সামর্থ্য দেওয়া হয় তার শরীরের তিনটা জিনিসের ক্ষয় করার বিনিময়ে, তার শরীরের তিনটা জিনিস ব্যয় করার বিনিময়ে তার গর্ভস্থ সন্তানের দেহ গঠনের। নারীর গর্ভে যখন সন্তান থাকে তখন সেই সন্তান, নারীর গর্ভস্থ সন্তান তার দেহের তিনটা জিনিস চুষে খেয়ে গর্ভস্থ সন্তান সুস্থ হয়। নারীর গর্ভস্থ সন্তান তার দেহের কতটা জিনিস চুষে খায়, চুষে খেয়ে সে গর্ভে পুষ্ট হয়। নারীর শরীরের রক্ত গর্ভস্থ সন্তান চুষে খায়, নারীর শরীরের ভিটামিন গর্ভস্থ সন্তান চুষে খায়, নারীর শরীরের ক্যালসিয়াম গর্ভস্থ সন্তানে চুষে খায়। একটা না প্রায় একটা বৎসর পর্যন্ত, যে কারণে অনেক নারী এই সময় স্বাস্থ্য নিয়ে বিপদগ্রস্ত হয়ে যায়। কোন বিবেকবান মানুষের বিবেক বলবে এই নারীটাকে আবার উপার্জনের শ্রম খাটতে পাঠাও? বিবেকহীনতার কথা, কাণ্ড জ্ঞানহীনতার কথা। যে নারী এত বড় ডিউটি পালন করে আল্লাহ প্রদত্ত হিসাবে, সেই নারীকে উপার্জনের শ্রম খাটাতে পাঠাও। সুতরাং পুরুষের শরীরে আল্লাহ সংসার জীবনে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনের শ্রম খাটার জন্য, নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনের শ্রম খাটার জন্য নয়। নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন তার শরীরের শক্তি সামর্থ্য দিয়ে গর্ভস্থ সন্তানের দেহ গঠনের। আমার কথা বুঝে থাকলে বলুন, উভয়ের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন সংসার জীবনে একই রকম দায়িত্ব পালন করার জন্য না ভিন্ন ভিন্ন? এরপরেও যদি কেউ বলে সমান, বুঝে শুনে বলে বলে না তালে তালে, বুঝে শুনে বলে না তালে তালে বলে, এবং বাস্তবতা হলো এই রকম তালে তালে যারা নারী পুরুষ সমান বলে এরাও বুঝে সমান নয়, তারাও বুঝে সমান নয়। তারা বুঝে কিভাবে? নারী পুরুষের যদি সমান অধিকার হয়, পুরুষকে একত্রে চারটা স্ত্রীরা তার অধিকার দেওয়া হয়েছে, যদি সমান অধিকার হয় তাহলে নারীকেও তো একত্রে চারটা স্ত্রী রাখার অধিকার দেওয়ার কথা। তাইলে তোমরা যারা সমান অধিকার, সমান অধিকার জপ, তোমার বিবিকে আরো তিন স্বামীর কাছে বিয়ে দাও না কেন, তোমার ঘরে বন্দি করে রেখে জপ। তার বিবিকে আরো তিন স্বামীর কাছে বিয়ে বসতে দেয় না, এই জন্য মনে মনে বুঝে আসলে সমান অধিকার নয়। আর যে সমস্ত নারীরাও পাল মিলিয়ে বলে সমান অধিকার চাই, সমান অধিকার চাই, এই সমস্ত মা বোনদেরও জিজ্ঞেস করতে চাই, সত্যই যদি আপনারা পুরুষের সমান অধিকার চান, এক স্বামীর ঘরে বসে আছেন কেন, আর তিন স্বামীর ঘরে যান না কেন, এটা তো পুরুষের সমান অধিকার। সুতরাং যে সমস্ত পুরুষেরা বলে সমান অধিকার, এরাও বুঝে সমান অধিকার নয়, যে সমস্ত নারীরাও বুঝে বলে সমান অধিকার তারাও বুঝে অধিকার সমান নয়। বরং দুনিয়ার জীবনে যত উপভোগ্য সম্পদ আছে সকল সম্পদের ভুক্ত হলে আল্লাহ নারীকে পুরুষের সমান অধিকার নয়, হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার দিয়েছেন। আল্লাহ দিলেন অগ্রাধিকার, তারা চায় সমান অধিকার। আল্লাহ দিলেন একচেটিয়া অধিকার, তারা চায় সমান অধিকার। কথা বুঝে থাকলে বলুন, জিতাই লোকে ঠগাই লোকে। ইসলাম নারীদেরকে জিতাইছিল, সমান অধিকারের দোকানদারীরা ঠকাইতে চায়। দুনিয়ার জীবনে যত সম্পদ উপভোগ করার মতো আছে সকল সম্পদে আল্লাহ নারীকে পুরুষের উপর হয়তো অগ্রাধিকার দিয়েছেন আর না হয় একচেটিয়া অধিকার দিয়েছেন। কিভাবে? এর একটা উদাহরণ আমি অতীতেও বলেছি, তারপরও আজকে আবার স্মরণ করে। কোন বাবার ঘরে যখন একটা ছেলে জন্ম হয়, ইসলামের বিধানের ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন ছেলে না বালক থাকবে, ছেলে সাবালক হলে পরে ওই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোন বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বলুন, দায়িত্ব না দয়া? কিন্তু যদি কোনো বাবার ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম হয়, ইসলামের বিধানে সাবালক না বালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার নাই। জীবনের শুরুতেই বাবার কষ্টোপার্জিত সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান। না হইলে হা কিন্তু আপনাদের বলতে হবে। জীবনের শুরুতেই বাবার কষ্টোপার্জিত সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের, আমি বলছিলাম সমান। যদি আপনারা বলেন না তাহলে বলতে হবে হা কোনটা সমান অধিকার না মেয়ের অগ্রাধিকার। তাহলে ইসলাম দিল কি, তোমরা কি দিতে চাও? সুতরাং সমান অধিকার প্রদানকারীরা নারীদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চান। গেল অগ্রাধিকারের উদাহরণ। এবার শুনুন একচেটিয়া অধিকারের উদাহরণ। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হল। বিয়েতে ছেলে মেয়ে উভয়ে উভয়ের মুখাপেক্ষি কিনা, মেয়ে তারা ছেলের যৌন জীবন পূর্ণ হয় না, মেয়ে তারা ছেলের যৌন জীবন পূর্ণ হয় না, ছেলে তারা মেয়ে একা সন্তান জন্ম দিতে পারে না, মেয়ে তারা ছেলে একা সন্তান জন্ম দিতে পারে না, তাহলে উভয়ে উভয়ের মুখাপেক্ষি। কিন্তু ইসলামের বিধান, একটা ছেলে একটা মেয়ে যখন উভয়ে উভয়ের মুখাপেক্ষি হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এই বিবাহ বন্ধনের বিনিময়ে ছেলের পক্ষ থেকে মেয়েটাকে একতরফাভাবে একটা মোটা অঙ্কের সম্পদ দিতে হবে। এটাকে ইসলামের পরিভাষায় মোহরানা দেওয়া হবে। কে দেবে কাকে? ছেলে দেবে মেয়েকে, স্বামী দিবে তার স্ত্রীকে। এটা একটা সমান অধিকার, একচেটিয়া অধিকার। আজকে যদি আপনারা সমান অধিকারের স্লোগানটা মেনে নেন, কালকেই ছেলেরা বলবে আমি যেহেতু তোমাকে 1,00,000 টাকা মোহর দিয়েছি, কাজেই তুমিও আমাকে 1,00,000 টাকা যৌতুক দিতে হবে। তখন হবে সমান সমান। বলুন, সমান করলে নারীর অধিকার তাকে না বঞ্চিত হয়ে যায়। সুতরাং সমান অধিকার স্লোগানদারীরা নারীদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চান। মোহর দিয়েই শেষ? আরো কিছু আছে কিনা? একচেটিয়া, তুমি যখন একটা মেয়েকে দিয়ে তবে ওই মেয়েটা তোমার স্ত্রী হল, এখন সারা জীবন বর তার খুরাকি দিতে হবে। এটা তুমি কে দেবে কাকে? স্বামী দিতে স্ত্রীকে সারা জীবনের খুরাকি। এটা আরেকটা সমান অধিকার, আরেকটা একচেটিয়া অধিকার। যদি আপনারা সমান অধিকার মেনে নেন, কালকেই স্বামীরা বলবে তুমি যেহেতু আমাকে লালন পালন করবে না, কাজে আমিও তোমাকে লালন পালন করবো না, যেহেতু অধিকার সমান। আর আমি যদি তোমাকে লালন পালন করতে হয় তাহলে তুমিও আমাকে লালন পালন করবে। 1 বছরের খোরাকি আমি দেব তোমাকে, আর 1 বছরের খোরাকি তুমি দেবে আমাকে। নারী অধিকার প্রাপ্ত হবে না, নিজ অধিকার থেকে বঞ্চিত হবে। সুতরাং সমান অধিকারের সুগানটাই নারীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার একটা ষড়যন্ত্রমূলক সুগান। কুরাকি দিয়েছে, সারা জীবনের পোশাক দেবে কে কাকে? একতরফাভাবে সারা জীবনের পোশাক স্বামীর পক্ষ থেকে স্ত্রীকেই দিতে হবে। এটা আরেকটা সমান অধিকার, একচেটিয়া অধিকার। পোশাক দিয়েই শেষ না সারা জীবন বর বসবাস করার উপযোগী বাড়ি ঘর? বলুন, আপনাদের জানা থাকলে কে দেবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে, একচেটিয়া। আজকে যদি আপনারা সমান অধিকার মেনে নেন, কালকেই স্বামীরা তাদের স্ত্রীকে বলবে তুমি যেহেতু আমাকে বসবাসের বাড়ি দেবে না, আমিও তোমাকে আমার বাড়িতে বসবাস করতে দেব না। এই হইল সমান অধিকার। আর না হয় তুমি আমার বাড়িতে বসবাস করবে 1 বছর, তারপরে আমিও তোমার বাপের বাড়ি বসবাস করবো আরেক বছর, তখন হবে সমান অধিকার। বুঝে দেখলে বলুন, যেখানেই সমান করা হবে সেখানেই নারী বঞ্চিত, যেখানেই সমান করা হবে সেখানেই নারী বঞ্চিত, যেখানেই সমান করা হবে সেখানেই নারী বঞ্চিত। সুতরাং সমান অধিকার সুদানদারীরা নারীদের শত্রু, নারী অধিকারের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু। এই সমস্ত অধিকার কি সমান অধিকারের সুদানদারীরা বুঝে না? বুঝে বুঝে বুঝে শুনে এই বলে কেন মতলব খারাপ, বুঝে শুনে ও উল্টো কথা বলে কেন মতলব খারাপ। এই মতলব খারাপের ইতিহাস আমি আপনাদেরকে ঐতিহাসিক রেফারেন্স সহ বলতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে, কাজে আমার ভিন্ন দিকে চলে যেতে হবে, মূল আলোচনায় ফিরে আসতে হতে হবে। তো এই জন্য অতি সংক্ষেপে বলছি, মতলব খারাপের একটা সামান্য উদাহরণ হল এই সমান অধিকারের সুযোগ দিয়ে নারীদেরকে ঘর থেকে বের করে, পর্দার আড়াল থেকে বের করে, পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে উপভোগের সুযোগ করে দিতে চায়। সমান অধিকার বলে কেন যেখানে সেখানে উপভোগ করার সুযোগ করে নিতে চায়। সমাজে যারা বলে নারী পুরুষ সমান, এরা কতে যাতে নারীকে উপভোগের ব্যবস্থা করতে চায়। আর কেউ বলে নমাজে নারী পুরুষ সমান, এক দলে বলে সমাজে সমান, আরেক দলে বলে নমাজে সমান। যারা বলে সমাজে নারী পুরুষ সমান এদেরকে নারীবাদী বলা হয়, আর যারা বলে নমাজে নারী পুরুষ সমান এরা লাহমদখানি। দুই দলের পরিষ্কার চিহ্নিত হল, যারা বলে সমাজে নারী পুরুষ সমান, কি বললেন এতক্ষণে, সামাজিক পর্যায়ে নারী পুরুষ সমান, আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল সমান নয়, তারাও যে সমান নয়, তারা যদি সমান নয় বুঝত না, সমান বুঝে যদি সমান পেত তাহলে নিজে যেমন দুই স্বেচ্ছাস্বামী রাখার অধিকার অধিকার রাখে, নিজের স্ত্রীকেও স্বেচ্ছাস্বামী রাখার অধিকার রাখে। এখানেও আবার অনেক পণ্ডিতের আপত্তি আছে, ইসলামে এই বৈষম্যমূলক বিধান কেন? পুরুষকে যদি চারটা স্ত্রী রাখার বিধান ইসলামে দিল তাহলে নারীকে চারটা স্বামী রাখার বিধান দিল না কেন? ইসলামের এই বৈষম্য অনেকের বুঝে আসে না, এই জন্য ইসলামের বিধান মানি না বললে তো ধরা খাইয়ে যাবে, এই জন্য ইসলামের বিধান মানি না বলে না, বলে সমান অধিকার চাই। তাই এখানে আমাদের পরিষ্কার ভাবে বুঝে নেওয়া দরকার যে ইসলাম নারীদেরকে যেখানে একের বেশি স্বামী রাখার অধিকার দিল না, সেখানে পুরুষকে একের বেশি স্ত্রী রাখার অধিকারটা দিল কার স্বার্থে, এই প্রশ্নের জবাবটাও পরিষ্কার হয়ে যাওয়া দরকার। বর্তমান বাংলাদেশে বলা হয় লোক সংখ্যা 16 কোটি। আমি যদি একটু সময়ের জন্য যা মেনে নিই যে বর্তমান বাংলাদেশের লোক সংখ্যা 16 কোটি, তাহলে আপনারা কি মনে করেন এর মধ্যে 8 কোটি পুরুষ আর 8 কোটি নারী, না নারী বেশি আছে? কমপক্ষে 50 লক্ষ নারী বর্তমান বাংলাদেশের পুরুষের চেয়ে বেশি আছে। তাহলে 50 লক্ষ নারী যদি বেশি হয় 16 কোটি মানুষের মধ্যে, তাহলে পুরুষের সংখ্যা দাঁড়ায় 7 কোটি 75 লক্ষ, আর নারীর সংখ্যা দাঁড়ায় 8 কোটি 25 লক্ষ। হিসাবটা বোঝার চেষ্টা করুন, যদি বাংলাদেশের লোক সংখ্যা 8 কোটি হয় আর 50 লক্ষ নারী যদি বেশি হয়, তাহলে পুরুষের সংখ্যা কত হয়? 7 কোটি 75 লক্ষ পুরুষ আছে বাংলাদেশে, আর নারী আছে 8 কোটি 25 লক্ষ। এমত অবস্থা 7 কোটি 75 লক্ষ পুরুষের কাছে, যদি 7 কোটি 75 লক্ষ নারীকে দিয়ে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা পুরুষই একটা করে স্ত্রী পেল কিনা? হিসাবটা যারা বুঝেননি আবারও, 7 কোটি 75 লক্ষ পুরুষ আর 8 কোটি 25 লক্ষ নারী, এই দেশে 7,75,00,000 পুরুষের কাছে, 7,75,00,000 নারীকে দিয়ে দিবে। প্রত্যেকটা পুরুষই একটা করে স্ত্রী পেল কিনা, স্বামী হওয়ার বাকি রইল আর কতজন নারী? 50,00,000। এই 50,00,000 নারীর কপালে, বর্তমান বাংলাদেশের 50,00,000 নারীর কপালে একটা স্বামীও কোনোদিন জুটতো না। ইসলামে যদি দাম্পত্য সঙ্গীর বেলায় বিধানে বৈষম্য করত না, দাম্পত্য সঙ্গী গ্রহণের বেলায় ইসলামে বৈষম্য করেছে, নারীকে একের বেশি স্বামী রাখার বিধান দেয়নি, পুরুষকে একের বেশি স্ত্রী রাখার বিধান দিয়েছে, যদি দিত না তাহলে বর্তমান বাংলাদেশের 50,00,000 নারী কপালে জিন্দগিতে একটা স্বামীও জুটত না। সুতরাং পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলাম দিয়েছে। আমার কথা বুঝে থাকলে বলুন, কার স্বার্থে? এটা নারীর ন্যায্য অধিকার, এটা নারীর বলুন সমান অধিকার না ন্যায্য অধিকার? এত বড় পণ্ডিত সমান বুঝে না ন্যায্য বুঝে? পণ্ডিত এত বড় পণ্ডিত সমান অধিকার কোনটা এটাও বুঝে না, ন্যায্য অধিকার কোনটা সেটাও বুঝে না। বুঝে থাকে বলুন, নারী পুরুষ সমাজে সমান না নামাজে সমান? কি বলে, নারী পুরুষ সমাজে সমান না নামাজে সমান? যারা বলে সমাজে সমান আমি বলবো তাদেরও মতলব খারাপ, যারা বলে নামাজে সমান আমি বলবো তাদের মতলব খারাপ। আরো মজার ব্যাপার, এই নামাজিরা যেহেতু একদিকে বলে যে নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই, পুরুষরা যেমন মসজিদে গিয়ে জমাতে নামাজ করবে নারীরাও মসজিদে গিয়ে জমাতে নামাজ করবে, কিন্তু চেহারা খোলা রাখবে। অপর থেকে এইটাও তাদের ফতোয়া, নারীরা মসজিদে যে যাবে চেহারা দেখে যাবে না, চেহারা উন্মুক্ত রেখে যাবে, চেহারা খোলা রাখবে। কেন নারীরা মসজিদে যাবে আর চেহারা খোলা রাখবে? দুই কথার সারমর্ম কি, মতলবটা কি? এতক্ষণে বুঝতে পেরেছেন মতলব খারাপ। যারা বলে সমাজে সমান এদেরও মতলব খারাপ, যারা বলে নমাজে সমান এদেরও মতলব খারাপ। এবার আমরা বোঝার চেষ্টা করি, নারীদেরকে আল্লাহ এতগুলি সেতু নীতি দিলেন, এতক্ষণে বুঝলেন তো, এতক্ষণের আলোচনায় নারীদেরকে আল্লাহ বহু সেতু নীতি দিয়েছে, বহু সেতু নীতি দিয়েছে। সম্পদের বুকু দোকানে হয়তো পুরুষের উপর অগ্রাধিকার, আর না হয় একচেটিয়া অধিকার। একটা নারীর সারা জীবনের দুই অধ্যায়, একটা হইল বিবাহ পূর্ব জীবনের অধ্যায় আর একটা হলো বিবাহ পরবর্তী জীবনের অধ্যায়। বিবাহের পূর্ব পর্যন্ত সারা জীবনের লালন পালনের দায়িত্ব ইসলামের বিধানে বাবার উপর অর্পণ করা হয়েছে, আর বিয়ের পর থেকে মরণ পর্যন্ত এই মেয়েটাকে সারা জীবন বর লালন পালনের দায়িত্ব স্বামীর উপর অর্পণ করা হয়েছে। এইরকম নীতি জগতে আর কাউকে দেওয়া হয়েছে? সারা জীবনের অর্ধাংশ লালন পালন করবে বাবা আর বাকি অর্ধাংশ লালন পালন করবে স্বামী। সুতরাং মেয়ের নিজের লালিত পালিত হওয়ার কোন দায়িত্বই নাই, এত বড় ক্ষেত্রে নীতি নারীদেরকে একমাত্র ইসলাম প্রদান করেছে। নারীদেরকে কি কি ফেসিলিটি ইসলামে দেওয়া হয়েছে সব ইসলামে আলোচনা করার মতো সময়টুকু নাই, উদাহরণগুলির দ্বারা অন্তত এতটুকু বুঝতে পেরেছেন তো যে ইসলামে নারীদেরকে অনেকগুলি ফেসিলিটি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন নারীদেরকে এত ফেসিলিটি দেওয়া হলো? পুরুষ জাহাজের ময়দানে গিয়ে শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় যে সোয়াব, নারী তার স্বামীর গর করলেই পায় সেই সোয়াব। পুরুষ জেহাদের ময়দান থেকে বিজয়ী হয়ে দিলে পায় গাভীর সোয়াব, নারী সন্তান প্রসবের পরে বেঁচে থাকলেই পায় গাভীর সোয়াব। পুরুষ জেহাদের ময়দানে মরে গেলে পায় শহীদের সোয়াব, নারী সন্তান প্রসবের সময় মারা গেলেও পায় শহীদের সোয়াব। পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ করলে পায় যেই সোয়াব, নারী তার ঘরের কোনায় একা নামাজ করলেও পায় সেই সোয়াব। ব্যাপারটা কি, কারণটা কি বলুন, কারণটা কি বোঝার দরকার আছে কিনা? কোন পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া ঘরের কোনায় একা নামাজ করে ফেলে, একটু মনোযোগ দিয়ে শুনুন, কোন পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া ঘরের কোনায় একা নামাজ করে ফেলে তার নামাজ সমূলেই হবে না, না মকরু হবে, মকরুহ হওয়ার মানে হলো কিছু সওয়াব নষ্ট হয়, কিছু সওয়াব নষ্ট হয়। পক্ষান্তরে নারীও যদি মসজিদে গিয়া জামাতে শরীক হয়ে যায়, তারও নামাজ মকরুহ, কিছু সওয়াব নষ্ট হয়। তাহলে পুরুষ যদি মসজিদের জামাতে শরীক না হয়, ঘরের কোনো একা নামাজ পড়ে, তাহলে সওয়াব নষ্ট হইল, আখেরাতের ক্ষতি হইল, কিন্তু দুনিয়ার কিছু উপকার হইল। মসজিদে আসা যাওয়ার সময় বাঁচলো, মসজিদে গাড়ি নিয়ে আসা যাওয়া করতে হইলে তেল খরচ বাঁচলো, সওয়াব নষ্ট হইল, আখেরাতের ক্ষতি হইল, দুনিয়াতে কিছু সময় বাঁচলো, আসা যাওয়ার তেল খরচ বাঁচলো, দুনিয়ার কিছু উপকার হইল। এটাকে বলতে পারেন আমগেল সালা রইল, কি গেল কি রইল আমগেল সালা। পক্ষান্তরে নারী যদি মসজিদের জমাতে গিয়া শরীক হয়, সওয়াব গেল, সময় গেল, তেল খরচের পয়সাও গেল, যাকে বলা যায় আম গেল সালাও গেল, কি কি গেল আম গেল সালাও গেল। এটা কোন বুদ্ধির কাজ? পুরুষরা তো ঘরে তুমি একে নামাজ পড়িয়া আম খুয়াইল সালা রক্ষা করল, নারীরা মসজিদের জমাতে শরীক শরীক হইয়া আম খুয়াইল সালাও পাইল। তোমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে ফেজুলিতি দেওয়া হয়েছিল, তুমি একা একা ঘরে নামাজ পড়ে সেই পদ পাবে, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে সেই পদ পাবে। আল্লাহর দেওয়া ফেজুলিতি তুমি গ্রহণ করলে না কেন? আল্লাহর দেওয়া অবদানকে তুমি অবজ্ঞা করলে কেন? এই জন্য তোমার আমও গেল সালাও গেল। এবার আমরা বোঝার চেষ্টা করি কেন এই ফেজুলিতি গুলি আল্লাহর পক্ষ থেকে না রেখে দেওয়া। বোঝার জন্য এবার পিছনের কথা স্মরণ ধরুন, একটা কথা কথা, আপনার ছয় মাসের একটা বাচ্চা আছে, না কোন মানুষের ছয় মাসের বাচ্চা জীবনে কখনো থাকে না। ধরুন আপনার ছয় মাসের একটা বাচ্চা, আপনার প্রতি ইসলামের বিধান কি ঘরের কোনায় একা নামাজ পড়বেন না মসজিদে গিয়া জমাতে দেবেন? এই বাচ্চার মা বাবার কথা বলছি, ছয় মাসের শিশুর বাবা ঘরের কোনায় একা নামাজ পড়ার বিধান না মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ার বিধান? আপনার যে বাচ্চাটা আছে এটা কি করবে, ঘরে রেখে যাবেন না সাথে নিয়ে যাবেন? ঘরে যদি বাচ্চাটা রেখে যদি সাথে নিয়ে যান, এই বাচ্চার কারণে কিছুতেই আপনি নির্বিঘ্নে নামাজ পড়তে পারবেন না। আর যদি ঘরে রেখে যান, তাহলে এই বাচ্চা আপনি মসজিদে নামাজ শেষ করে ঘরে আসার পূর্ব পর্যন্ত বাচ্চাটাকে দেখাশোনা করার কোন দরকার পড়বে? পড়বে কে? করবে তার মা। যেহেতু আপনি নির্বিঘ্নে মসজিদের জমাতে শরীক হতে পারছেন, আপনার বাচ্চার মায়ের বাচ্চাকে দেখাশোনা করে বলে আপনি নির্বিঘ্নে মসজিদের জমাতে শরীক হতে পারছেন। সুতরাং আপনার বাচ্চার মা এই বাচ্চাকে লুকাপাতার করে আপনাকে মসজিদে নামাজ জমাতে নামাজ পড়ার সুযোগ করে দিল, এই কারণে আপনি মসজিদের জমাতে শরীক হয়ে যেই সব আপনার বাচ্চার মায়ের ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সব। নারীদেরকে আল্লাহ ফেজুলিতিগুলি কেন দিলেন? নারীরা পুরুষের সংসারের বহু কাজে ঘরে বসে বসে সহযোগিতা করে, ধর্মের বহু কাজে ঘরে বসে বসে সহযোগিতা করে। নারী ঘরে বসে বসে আপনার সংসারে কেমন সহযোগিতা করে একটু বলি। আপনি কৃষি কাজ করতে যাবেন মাঠে, সকালবেলা ফজরের নামাজের পর দুপুরের সময় আসবেন বাড়িতে, সকালবেলা যাওয়ার সময় কিছু নাস্তা পানি আপনার বিবি সাহেব খাওয়াইয়া দিবে কিনা, আবার দুপুরে বাড়িতে আসলে পরে পেট ভরে খাওয়ার মতো খানা পাক করে রাখবে কিনা রাখবে। যদি সকালবেলা নাস্তা পানি খাওয়াইয়া না দেয় আর দুপুরে বাড়িতে আসার পরেও যদি খানার ব্যবস্থা খানা পাকাইয়া না রাখে, পরের দিন আবারও আমি আপনি কৃষি কাজ করার জন্য খেতে যেতে পারবেন? তাহলে সংসারের কাজ আপনি নির্বিঘ্নে করতে পারেন কার সহযোগিতায়? বিবির সহযোগিতায়। তাই আপনি সংসারের সকল কাজ করে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবেন, বিবি তার ঘরের কাজ করে আল্লাহর কাছে সেই পুরস্কার পাবেন। মাত্র দুই দুই ধরনের দুইটা উদাহরণ দিলাম, একটা সংসারের কাজের আর একটা ধর্মীয় কাজের, অজস্র উদাহরণ আছে। সবগুলির সারমর্ম হলো পুরুষ সংসারের সকল কাজ করতে পারে তার ঘরে বসা নারীর সহযোগিতার কারণে, পুরুষ ধর্মের সকল কাজ করতে পারে তার ঘরে বসা নারীর সহযোগিতার কারণে, আর কোরআনের বিভিন্ন আয়াতে, রাসূল তার বিভিন্ন হাদিসে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, যার সহযোগিতায় যে নেক কাজ করবে ওই লোকটা নেক কাজ করে তবে যে সব সহযোগিতাকারীও পাবে সেই সব। এবার কি রহস্যটা পরিষ্কার হইল? নারীদেরকে আমরা এতগুলি খেতে যদি কেন দিলেন? এবার একটা প্রশ্ন কুনুল্লাহ মধাবীর পক্ষ থেকে করা যেতে পারে, সেটা হলো যেই নারীর গর্ভেও সন্তান নেই, কুলেও সন্তান নেই, যেই নারীর মাসিক ঋতুস্রাব স্থায়ী ভাবে বন্ধ, এই নারীতে মসজিদে গিয়া নামাজের জমাতে শরীর হতে তো বাধা নাই। এই প্রশ্নটা কুনুল্লাহ মধাবীর পক্ষ থেকে করা হতে পারে, যে নারীর গর্ভে সন্তান আছে তারা মসজিদে যেতে বেদাত আছে, নমাজে মসজিদের জমাতে শরীর হওয়ার পরে এক রাকাত পড়ার পরে যদি প্রসব ব্যথা শুরু হয়ে যায় নমাজের ওই কি দশা হবে, আর কারো কি দশা হবে, আর মসজিদের ওই কি দশা হবে? বোঝা দরকার নারীদেরকে আল্লাহ কেন গড়ের কোনায় একে নামাজ করলে পুরুষের মসজিদের জমাতের সমান পথ দিলে? আর যদি নারী গর্বে সন্তান না থাকে তাহলে হয়তো ঋতুবতী হবে আর না হয় পবিত্র হবে, যদি ঋতুবতী হয় তখন তো মসজিদে প্রবেশ করাই হারাম, আর যদি পবিত্র হয় এমত অবস্থায় নারী যদি মসজিদে গিয়া জমাতে শরীফ হয় দুই রেখা করার পরে যদি চার রেখা নমাজের জমাতে শরীফ হয়েছিল দুই রেখা করার পরে যদি ঋতুস্রাব শুরু হয় তখন তার নমাজের দশা কি হবে, তার শরীরের দশা কি হবে, তার পোশাকের দশা কি হবে, মসজিদের দশা কি হবে? গড়ে রেখে মসজিদে গেলে সমস্যা আছে, সাথে নিয়ে মসজিদে গেলে সমস্যা আছে, গর্বে যদি সন্তান থাকে তাহলে এই গর্ব নিয়ে মসজিদে গেলে সমস্যা আছে, সন্তান যদি পেটে না থাকে কুলেও না থাকে তাহলে ঋতুবতী হলেও মসজিদে গেলে সমস্যা আছে, ঋতুবতী না হলেও মসজিদে গেলে সমস্যা। এই সবগুলি সমস্যার কারণে নারী যেহেতু গড়ে থাকবে এই জন্য পুরুষ মসজিদের জমাতে শরীর হলে যেই তপ আল্লাহ রাসূল বলেন নারী তার গড়ের কোনায় একা নামাজ পড়লে সেই তপ। তাই এখন লামাধাবীদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে যেই নারীটার মাসিক ঋতুস্রাব চিরতরে বন্ধ, তার তো মসজিদে যাইবার সমস্যা নাই, সুতরাং তার গর্ভেও সন্তান নাই, মসজিদে যাইতে কোনো সমস্যা নাই, তার কুলেও সন্তান নাই, মসজিদে যাইতে তো আর সমস্যা নাই, এই নারীটাকে মসজিদের জমাতে শরীর হতে বাধা দেবেন কেন? প্রশ্নটা কার পক্ষ থেকে আসতে পারে? জবাব দেবার আগে আমি জিজ্ঞেস করি, পৃথিবীর প্রায় সকল দেশে ট্রাফিক সিগন্যাল আইন আছে সরকারের পক্ষ থেকে, কি আইন? ট্রাফিক সিগন্যাল আইন। এখন আর পুলিশ লাগে ট্রাফিক সিগন্যাল লাইট জ্বলে, যাদের জানা আছে একটু সময় একটু দয়া করে বলুন তো কোন রঙের লাইট জ্বললে গাড়ি চলবে? কোন রঙের লাইট জ্বললে গাড়ি থামবে? কেন? কারণ সামনে একাধিক লাইন আছে, সবাই যদি ইচ্ছা মতো চলে তাহলে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির সংঘর্ষ লেগে দুর্ঘটনা ঘটার স্বাভাবিক, দুর্ঘটনা ঘটা স্বাভাবিক। এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্যই সরকারের পক্ষ থেকে এই আইন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে দেশবাসীর জন্য যত আইন করা হয় দুই শর্তে সেই আইন পালন করার জন্য আল্লাহ কোরআনে মুসলমান জনগণকে নির্দেশ দিয়েছে, সরকারের আইন পালন করো, সরকারের আইন পালন করো, সরকারের আইন পালন করো। বলুন কোরআনে আল্লাহ সরকারের আইন পালন করার নির্দেশ দিয়েছেন কিনা? বিনা শর্তে না দুইটা শর্ত হবে। এক নম্বর শর্ত, লাফাআতাল মাখলুকিন ফি মাফিয়াতিল খালিক, সরকারের আইন যদি আল্লাহর আইন বিরোধী না হয়, সরকারের আইন যদি আল্লাহর আইন বিরোধী না হয়। দুই নম্বর শর্ত, সরকারের আইন যদি জনগণের কল্যাণের জন্য হয়, যেমন ট্রাফিক সিগন্যাল লাইট, ট্রাফিক সিগন্যাল লাইট যে সরকারি আইন এটা আল্লাহর আইন বিরোধীও নয় এবং জনগণের কল্যাণজনক, জনগণের কল্যাণজনক, এই দুই শর্তে সরকারের আইন মানার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন মুসলমান জনগণকে। সরকারের আইন যদি আল্লাহর আইন বিরোধী না হয় আর সরকারের আইন যদি জনকল্যাণমূলক হয় অবশ্যই জনগণকে সরকারের সেই আইন পালন করতে হবে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে। আমাদের অবস্থায় সরকার আইন করলো চৌমুহনির চৌমুহনির উহরিত হলে পরে আপনার গাড়ি লাল বাতি জ্বললে আপনার গাড়ি থামতে হবে, কেন না থামলে সামনের গাড়ির সাথে টক্কর লেগে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু ঘটনাক্রমে লাইনে কোনো গাড়ি নাই, শুধু আপনার গাড়িটা, তবে ট্রাফিক সিগন্যাল লাইট জ্বলে রেড লাইট, সামনে কোনো গাড়ি নাই কিন্তু লাইট জ্বলে রেড, কি করবেন? চলে যাবেন না দাঁড়াবেন? কেন চলে গেলে কি আর একটা গাড়ির সাথে টক্কর লাগার আশঙ্কা আছে? নাই, তারপরও দাঁড়াতে হবে, কেন সরকারের আইনের প্রতি শ্রদ্ধা ঠিক রাখা, সরকারের আইনের প্রতি শ্রদ্ধা ঠিক রাখা। তেমনি ভাবে যেই নারীটার মাসিক ঋতুস্রাব হবে, যেই নারীটার গর্ভেও সন্তান নেই, যেই নারীটার কুলেও সন্তান নেই, এই নারীটা মসজিদের জমাতে শরীর খুলে দুষ্কি আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা ঠিক রাখা। সামাজিক দায় দায়িত্ব আল্লাহ পুরুষকে অর্পণ করেছেন, গৃহস্থালী দায় দায়িত্ব ঘরের কাজকর্ম আল্লাহ মহিলাদেরকে দান করেছেন। তাই আল্লাহ সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে থাকো, বসবাসের ঘরে থাকো, বসবাসের ঘরে থাকো। নারীদের কর্মস্থল কোথায়? বসবাসের ঘর। না বুঝলে অতীতে আপনাদেরকে বুঝিয়ে বলেছি সবিস্তারিত, আজকে সংক্ষিপ্ত ভাবে বলছি, একটা ঋতুবতী নারীর জন্য সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? একটা গর্ভবতী নারীর জন্য রাস্তায় মাটি কাটা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? একটা নারীর সন্তান প্রসবের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? একটা নারী তার কুলের শিশুকে দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানের নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বললেন কেন? নারীদের জীবনে আল্লাহ যে সমস্ত একচেটিয়া দায়িত্ব অর্পণ করেছেন, সে দায়িত্বগুলি কোন পুরুষের পালন করার ক্ষমতা নাই, ওই দায়িত্বগুলি পালন করার কর্মস্থল হল বসবাসের ঘর। তাইলে নারী বসবাসের গড় নারীর বন্দিশালা না কর্মস্থল? বসবাসের গড় নারীর কর্মস্থল। শুধু সংসারের কর্মস্থল না ধর্মেরও কর্মস্থল, ধর্মেরও কর্মস্থল। কিন্তু এমন কিছু ধর্মের কাজ আছে, এমন কিছু সংসারের কাজ আছে যেগুলি বসবাসের গড়ে থাকলে হবে না, যেগুলি বসবাসের গড়ে থাকলে হবে না। যেমন একটা নারীর উপর হজ ফরজ, বসবাসের ঘরে বসে হবে না? যেখানে গেলে হজ হয় সেখানে যেতে হবে। একটা নারী জটিল রোগে আক্রান্ত হলো, এই নারীটা বসবাসের ঘরে থাকতে হবে না? যেখানে গেলে চিকিৎসা হয় সেখানে যেতে পারবে। তাই আল্লাহ এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতের পরবর্তী অংশে বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এ মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো কর্মস্থল হিসাবে, কিন্তু বিশেষ প্রয়োজনে তোমরা বাড়ির বাইরে যেতে পারো। বিশেষ প্রয়োজন বলতে মুহাজিরিন কেরাম লিখেছেন তাফসীরের কিতাবে, তিন দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে, তিন দরকারে, তিন রকমের দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে। বলুন বুঝে থাকলে আয়াতের তফসীরে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের তফসীরে মুহাজিরিন কেরাম কি লিখেছেন, কত রকম দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে? তিন রকম। এক নম্বর ধর্মীয় দরকার, দুই নম্বর ব্যক্তিগত দরকার, তিন নম্বর আর্থিক সংকট। স্মরণ রাখুন, এক নম্বর ধর্মীয় দরকার, তিন নম্বর ব্যক্তিগত দরকার, চার নম্বর আর্থিক সংকট। ধর্মীয় দরকারের উদাহরণ, হজ করতে হলে নারী ঘরের বসবাসের ঘরের বাইরে যেতে পারে, যে নারী বসবাসের ঘরে বসে ইসলামের বিধিবিধান জানার শোনার বোঝার শিকার সুযোগ নাই, এই নারী যেখানে গেলে ইসলামী জীবনযাপন শিখতে পারে, সেখানে যেতে পারে, কেমন দরকার? এটা কেমন দরকার? ধর্মীয় দরকার। এর আওতায় ধরে নারী তফসির শোনার জন্য বসবাসের ঘরে আসতে পারে, নারী ওয়াজ শোনার জন্য তফসির মাহফিলে আসতে পারে, যে কেমন দরকার? হ্যাঁ, তফসির মাহফিল ধর্মীয় দরকারের অন্তর্ভুক্ত, ওয়াজ মাহফিল ধর্মীয় দরকারের অন্তর্ভুক্ত, হজ ধর্মীয় দরকারের অন্তর্ভুক্ত, ইসলামী শিক্ষা ধর্মীয় দরকারের অন্তর্ভুক্ত। মুসলমানের বাড়ি তিন দরকারে বাড়ির বাইরে যেতে পারে। এক নম্বর ধর্মীয় দরকার, গেল ধর্মীয় দরকারের উদাহরণ। দুই নম্বর ব্যক্তিগত দরকার, মারাত্মকভাবে অসুস্থ হলে ঘরে বসে যদি চিকিৎসা না হয়, যেখানে গেলে চিকিৎসা হয় সেখানে যেতে পারে। এটা হল ব্যক্তিগত দরকারের অন্তর্ভুক্ত। যে নারী তার মাকে দেখতে চায়, তার বাবাকে দেখতে চায়, আপন ভাইকে দেখতে চায়, নিজের বোনকে দেখতে চায়, আপন মামাকে দেখতে চায়, চাচাকে দেখতে চায়, যেখানে গেলে দেখতে পারে সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। তার তিন নম্বর আর্থিক সংকট, আর্থিক সংকটে বলেছে কোন নারী যার, যে নারীর জীবিকা নির্বাহের কোন ব্যবস্থাও নাই, সরকারের দায়িত্ব ছিল বেকার ভাতা দেওয়ার, সরকারও দেয় না, এই নারী বাড়ির বাইরে যেতে পারে উপার্জনের জন্য। এটা কি দরকার? আর্থিক সংকট। তাহলে বলুন কত দরকারে নারী বাড়ির বাইরে যেতে পারে? তিন দরকারে। আবার সাথে সাথে আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা। ধর্মীয় দরকারে যদি কোন মুসলমান নারী বাড়ির বাইরে যায়, ব্যক্তিগত দরকারে যদি কোন মুসলমান নারী বাড়ির বাইরে যায়, আর্থিক সংকটের কারণে যদি কোন মুসলমান নারী বাড়ির বাইরে যায়, তাহলে প্রাচীন যুগে অসভ্য পর্বতের মতো বেপর্দা হয়ে যেতে পারবে না। বাড়ির বাইরে যখন যাবে তখন আপাদমস্তক শরীরের পর্দা করে যেতে হবে। আপনারা একটা প্রশ্ন লেগেছেন, মহিলারা চাকরি করা যায়, মহিলাদের কি চাকরি করা যায়? মহিলাদের চাকরি করা যায় কিনা এই প্রশ্নের জবাব কেমন ব্যক্তির সাথে? আমি বলেছি পুরুষের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে তাকে সংসার জীবনে কিসের জন্য উপার্জনের সব পাঠানো, নারীর শরীরে আল্লাহ শক্তি সমর্থন দিয়ে থাকেন সংসার জীবনে কোন কাজের জন্য? গর্ভস্থ সন্তানের দেহ গঠনের। কিন্তু কোন নারী যদি অসহায়, যার লালন পালনের মত উপযোগী বাবাও নাই, স্বামীও নাই, কোন অভিভাবকও নাই, এমন অসহায় মানুষ থাকতে পারে কিনা? এইরকম অসহায় মানুষ সর্বমোট চার দল হতে পারে। জীবিকা নির্বাহের ব্যবস্থা নাই, এমন অসহায় মানুষ সর্বমোট কত দল হতে পারে? চার দল। এক নম্বর অসহায় শিশু, দুই নম্বর অসহায় বৃদ্ধ, তিন নম্বর অসহায় পঙ্গু রোগাক্রান্ত, জটিল রোগে আক্রান্ত। চার নম্বর এমন অসহায় নারী যে শিশুও নয়, বৃদ্ধ নয়, পঙ্গুও নয়, কোন রোগে আক্রান্ত নয়, সক্ষম শক্তিশালী শরীরের অধিকারী। চার দল, এই চার দলের প্রত্যেক দলকে ইসলামের বিধানে বেকার বাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। বুঝে থাকতে বলুন তো, কত দল মানুষকে বেকার বাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব? ইসলামী আইনে অসহায় শিশু যার জীবিকা নির্বাহের কোন ব্যবস্থা নাই, আপনারা বিবেক কি বলে এই শিশুটা শ্রম খেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? দুই নম্বর অসহায় বৃদ্ধ যার শরীরে কাজ করার ক্ষমতা নাই, আপনাদের বিবেক কি বলে এই গুরু শ্রম খেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকার। তিন নম্বর অসহায় যুবক, শিশুও নয় বৃদ্ধও নয়, যুবক, কিন্তু পঙ্গু হওয়ার কারণে, অঙ্গহানির কারণে, জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে তার শরীরের কর্মক্ষমতা নাই, এমন অসহায় যুবক আপনাদের বিবেক কি বলে শ্রম খেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকার। কত দল গেল? তিন দল। চতুর্থ, ওই অসহায় নারী যেই নারীটা শিশুও নয়, বৃদ্ধও নয়, পঙ্গুও নয়, সক্ষম তার শরীরে শক্তি আছে কাজ করার, কিন্তু সক্ষম থাকা সত্ত্বেও এই নারীকে দিয়া শ্রম খাটানো যাবে না। এটা নারীদের প্রতি দেওয়া, নারীদের জন্য প্রদত্ত ইসলামের দেওয়া অধিকার। আগেই বলেছি, নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন, উপার্জনের শ্রম কাটার জন্য নয়, কর্মত্ব সন্তানের দেহ গঠনের জন্য। এই জন্য অসহায় নারী যত যুবতী হোক না কেন, যত সক্ষম হোক না কেন, যত কর্মক্ষম হোক না কেন, তাকে শ্রম খাটতে পাঠানো যাবে না, তাকেও বিনা শ্রমে বেকার ভাতা দিয়ে সরকার লালন পালন করবে। কিন্তু কোন দেশের সরকার যদি এই অসহায় নারীকে বেকার ভাতা দেয় না, কোন দেশের সরকার যদি এই অসহায় নারীকে বেকার ভাতা দেয় না, তাহলে আপনাদের বিবেক বলে না খেয়ে মরো না, চেষ্টা করো, ওই নারীর জন্য চাকরি করা যায়। আপনাদের প্রশ্ন ছিল মহিলাদের জন্য চাকরি করা যায় কিনা, তাই বাবা কোন মহিলার জন্য, ওই অসহায় মহিলার জন্য চাকরি করা যায়। জমা করছি একজনের প্রশ্ন লেগেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দে এই কলে কোন সহিহ হাদিসে নাই, যেই কলে মা কোন সহিহ হাদিসে নাই, এই কলে মা আমরা মুসলমানেরা বিশ্বাস করবো কেন, মানব কেন, এই কলে মা কোন সহিহ হাদিসে নাই কথাটা বলে থেকে ফেতনাবাজ মুতিউর রহমান। ফেতনাবাজ মুতিউর রহমান কে? আপনারা যারা ফেসবুক দেখেন, আপনারা যারা ইন্টারনেটে সংবাদ দেখেন, তাদেরকে বুঝাবার বাকি রাখেন, বাকি দেখেন, এই ফেতনাবাজ মুতিউর রহমান বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে শব্দগুলি এই সজ্জিত অবস্থায় এইভাবে বিভিন্ন শব্দগুলি কোন সহি আসতে পারে। যিনি প্রশ্ন করেছেন আমি তাকে একশোবার ধন্যবাদ দিচ্ছি, প্রশ্নকারীকে আপনাকে একবার দুইবার পাঁচবার সাতবার একশোবার ধন্যবাদ, কারণ এই প্রশ্নটা আমার গতকালকে পরশু দিনের আলোচনার সাথে সম্পৃক্ত। আমি বলব যে এই কলেমা কোন সহি হাদিসে আছে কিনা এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনি আপনার মুতিউর রহমানকে বলুন, যদি সহি হাদিসে এই কলেমাটা এইভাবে পাওয়া যায় কামার দৈনে তওবা করবে যে আজ জীবনে এমন কুফুরি কথা বলবো না। এক নম্বর কথা হলো যে তুমি কানে যেতে তবে বলো এই মিথ্যা কথা আর কোনদিন ইন্টারনেটে প্রচার করবা না, একটা দুইটা নয় অসংখ্য গণিত সহিহ হাদিস দেখাবো যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা আছে। দুই নম্বর কথা, এই পর্যন্ত তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা কোন সহিহ হাদিসে নাই বলে এই ফেতনাবাদী করার কারণে কারণে যত মুসলমানেরই মানুষ করবে হইল কিনা, এদেরকে আবার নূতন ভাবে এদের কাছে দিয়া সৌদির মশলা সারা বিশ্বের যত লক্ষ কোটি মুসলমানের ইমান নষ্ট করছ সমস্ত মুসলমানের পায়ে ধরে মাছ খাও, তাহলে আমরা দেখাবো একটা দুইটা হাদিসে নয় অসংখ্য অগণিত সহি হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা আছে। আপনারা আরেকটা প্রশ্ন লিখেছেন, আল্লাহ যদি সব জায়গায় পাঠেন তাহলে শেষ রাত্রে নিচের আসমানে নেমে আসার মানে কি হয়? বিভিন্ন হাদিসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিম্নতম আসমানে অবতরণ করেন, সেখানে এসে পৃথিবীর বান্দাদেরকে রাখেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, হাল মিন মুস্তাসকিন ফারযুকা লাহু, হাল মিন মুস্তাসকিন ফাসকিয়া লাহু, এইভাবে আল্লাহ বান্দাদেরকে ডাকেন। তাহলে আল্লাহ যদি সব জায়গায় থাকেন সর্বত্র বিরাজমান হন তাহলে নেমে আসার মানে কি? এই প্রশ্নের জবাব হলো আল্লাহর আসা যাওয়া সম্পর্কে আল্লাহর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যত হাদিস আছে যত আয়াত আছে সবগুলি রূপক অর্থে ব্যবহৃত মূল অর্থে নয়, সবগুলি কেমন অর্থে ব্যবহৃত? রূপক অর্থে ব্যবহৃত মূল অর্থে নয়। আরেকটা প্রশ্ন লেগে যান আপনারা, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি নাকি কিয়াম করেছেন এবং এর শিলায় নাকি নাজাতের দোয়া করেছেন, তাহলে আমরা কিয়াম করলে সমস্যা কি? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি আমাদের মজাবের ইমাম, শাফি মজাবের ইমাম, মালিকি মজাবের ইমাম, হাম্বলি মজাবের ইমাম। তাহলে এমন একজন বুজুর্গ একটা কাজ করে থাকলে এটাকে যদি অনুকরণ করতে হয়, তাহলে ওয়াইস কারামি রহমতুল্লাহি আলাইহি উনার চেয়ে বড় বুজুর্গ ছিলেন কিনা? বর্ণিত আছে তিনি উহুদের ময়দানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শহীদ হয়েছিল বলে তার নিজের দান্দার উপরে ফেলে দিয়েছিল। তাহলে এই প্রশ্নকারী তার দান্দার উপরে ফেলেন না কেন? ওই প্রশ্নের সেই জবাব, এই প্রশ্নের সেই জবাব। জবাবের সারমর্ম হইল নিস্তে হুজ্জত কওল ফেইলে হে চাপির, কওল হক ফেইলে আহমদ রাবগীর। কোন বুজুর্গে কি বললেন আর কোন বুজুর্গে কি কইলেন এটা ইসলামী শরীয়তের দলিল নয়, কুরআন হাদিস ইজমা কিয়াস ইসলামী শরীয়তের দলিল। এই পর্যন্ত নারী সংক্রান্ত যে সমস্ত আলোচনা হল, বুঝে থাকলে বলুন আমাদের শোনা বুঝা এবং জীবন বর্ষরণ দেখা দরকার কিনা? দরকার। আলোচনা অসমাপ্তই রইল ইনশাআল্লাহ। প্রতি বছরে বছরে যেহেতু এই সম্মেলন হয়, যদি আল্লাহ আপনাদেরকেও বাঁচান, আমাকেও বাঁচান, আর দোয়া করুন খাতিমুল কোরআন পরিষদকেও বাঁচান, তাহলে অসমাপ্ত আলোচনা ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে পেশ করার চেষ্টা করবো। অমাতো ফিকি ইল্লাল্লাহ।